দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসিবে আল্লাহর সাহায্য ও বিজয়। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا, এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করিতে দেখিবে। فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিও, তিনি তো তওবা কবুলকারী। বিসমিল্লাহির রহমানির রহিম,